الرجال والأقربون وللنساء نصيب مما ترك الوالدان والأقربون مما ترك الوالدان والأقربون مما قل منه أو كثر نصيبا مفروضا. درود إبراهيم بربو. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে নিচ্ছি যে আল্লাহ পাক অসংখ্য অগণিত সৃষ্টির মধ্য থেকে মানুষ বানানোর পর, মানুষ হওয়ার পরও কত ধরনের মানুষ, কত ধর্মের মানুষ, তাদের মধ্য থেকে মুসলমান ইসলাম ধর্মে আনার পর, তারপরও মুসলমানদের মধ্যে কত ধরনের আছে, কত ফেরকা আছে, কত মতদর্শ লোক আছে, এবং কত অসুস্থ পেরেশান মানুষ রয়েছে, এ সমস্ত দিক লক্ষ্য করলে আল্লাহ তাআলা অনেক অনেক নিয়ামত দিয়ে আমাদেরকে এখনো রেখেছে। এই জন্য সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে বলে নিচ্ছি আলহামদুলিল্লাহ। তেলাওয়াতকৃত আয়াত সূরাতুন নিসার সাত নম্বর আয়াত, আয়াতের তরজমা হল পুরুষদের জন্য রয়েছে নির্ধারিত অংশ, তাদের বাপ মা আত্মীয় স্বজন যেটা রেখে যায় তার থেকে, এবং মেয়েদের জন্য রয়েছে নির্ধারিত অংশ, তাদের বাপ মা এবং আত্মীয় স্বজন যেটা রেখে যাবে তার থেকে, তবে সেটা কম হোক বা বেশি হোক সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত ফরজ করা হয়েছে, তার মধ্যে কোনো পরিবর্তন হবে না। এই হলো আয়াতের তর্জমা, অর্থাৎ নারীর অংশ আর পুরুষের অংশ, একজন ছেলের অংশ একজন মেয়ের অংশ, একজন বাচ্চার অংশ একজন বাচ্চির অংশ কতটুকু হবে আল্লাহ তাআলা সেই বিষয়ে যেটা ইঙ্গিত দিচ্ছেন, শুধু শিরোনাম আকারে হেডলাইন আকারে বলতেছেন, বিস্তারিত বলবেন দুই তিন আয়াত পরে যায়। আর এই আয়াতটা অবতীর্ণ হওয়ার একটা কারণও আছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন বলা হয়, আল্লাহ রাসূলের চাচা আব্বাস, চাচাতো ভাই আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই আয়াত অবতীর্ণ হওয়ার আগে জাহেলি যুগের যে নিয়ম ছিল সেই নিয়মগুলো ইসলামের প্রথম দিকে মানুষের মধ্যে কিছুটা কাজ করতেছিল। সে নিয়মটা কি ছিল, যদি কোনো ব্যক্তি মারা যায় তার রেখে যাওয়া সম্পদ একমাত্র তার বালেক বড় উপযুক্ত ছেলেই এটার মালিক হবে, কোনো মেয়েও এটার মালিক হবে না, কোনো নাবালেক বাচ্চাও এটার মালিক হবে না। এটা ছিল জাহেলি যুগের মানুষের বানানো কুপ্রথা। এই প্রথার জের ধরে হযরত আউস ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন বিশিষ্ট সাহাবী, আউস ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা মেয়ে, একটা নাবালক ছেলে আর স্ত্রী রেখে মারা যায়। মারা যাওয়ার পরপরই জাহেলি যুগের সূত্র ধরে ওই কুপ্রথা অনুপাতে আউসের চাচাতো ভাই খালেদ নামে সে এসে সে তার ভাবির কাছ থেকে সম্পূর্ণ সম্পদের মালিক হওয়ার দাবি করে, এক পর্যায়ে মালিক হয়েও যায়। এভাবে আউসের সমস্ত সম্পদ তার চাচাতো ভাই নিয়ে যাওয়ার কারণে তার স্ত্রী, দুইটা উপযুক্ত মেয়ে আর নাবালক একটা সন্তান নিঃস্ব হয়ে যায়। নিঃস্ব হয়ে গেলে তখন আউসের স্ত্রী উম্মে হাররা নাম, এই উম্মে হাররা সে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যে অবস্থা জানান, এখনো কোনো মিরাসের কোনো আয়াত অবতীর্ণ হয়নি, তেজ্য সম্পত্তির কোনো বিধান এখনো আসে নাই। এই আয়াত এই অবস্থা যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয়, আল্লাহ রসুল এই কথা শুনে খুব মর্মাহত হলেন, কিন্তু আল্লাহ রসুল কোনো বিষয় নিজের পক্ষ থেকে দিতেন না, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী আসার অপেক্ষায় থাকতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিরাজের সময় যখন আবু জাহেল বলেছিল যে তুমি কি এটা বিশ্বাস করো যে সে এই কাজ হয়েছে, এক রাতে এত দূর গিয়েছে, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে তোমরা তো এইটা বিশ্বাস করতে কষ্ট মনে করো, কষ্ট পাচ্ছ, আমি এর চাইতে আরো বেশি বিশ্বাস করি যে তার কাছে প্রতিনিয়ত আসমান থেকে সংবাদ আসে, তার সমস্ত কাজকামের ব্যাপারে আসমান থেকে ফয়সালা আসে। এটা তো আল্লাহ রসুলের সাথে ওহির সাথে, ওহির মাধ্যমে আল্লাহর সাথে একটা গভীর সম্পর্ক ছিল। সম্পর্ক কেমন ছিল? আল্লাহ রসুল তো অন্য কারোর হাতে শহীদ হন নাই, দুনিয়া থেকে অসুস্থ বিদায় নিয়েছেন। কাফের মুশরিক ইহুদি অনেকবার চেষ্টা করেছে খাবারের মাধ্যমে, ষড়যন্ত্রের মাধ্যমে, ব্যক্তি লেলিয়ে বিভিন্নভাবে দুনিয়া থেকে বিদায় দিবে, কিন্তু পারি নাই। যখনই কোনো সমস্যার সম্মুখীন হয় আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম এসে সরাসরি জানিয়ে দেয় এই কাজ আপনি করেন না। খাইবার নামক এলাকা এক মহিলা দাওয়াত করছে, খুব অনুনয় বিনয় করে দাওয়াত করছে, সুন্নাত অনুপাতে দাওয়াত গ্রহণ করছেন, যেহেতু আল্লাহ রাসূল গায়েব জানেন না। দাওয়াতে যে যখন খাসির গোশ খেতে গেছেন, এক টুকরা লুকমা মুখে দিয়েছেন, ইতিমধ্যে জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম এসে বলে দিলেন হে আল্লাহর রাসূল এই গোশ খায়েন না, এর মধ্যে বিষ দেওয়া আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসসালাম শুধু ব্যক্তিগত জীবনে যে ওহির মাধ্যমে চলতেন এমন না, বরং শরীয়তের একটা বিষয়ে, কোনো বিষয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুমতি ব্যতীত কোনো কথা বলেন নাই, যেটা আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরাতুন নাজমের বলছেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যেমন নবী একটা উচ্চারণও করেন নাই ওহি ব্যতীত, ওহি যেটা আসছে সেটাই আল্লাহর রসুল বলে দিয়েছেন। উম্মে হাররা নামক মহিলা আউস ইবনে সাবিতের স্ত্রী যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অভিযোগ করলো যে আল্লাহ রসুল আমার দুইটা মেয়ে নাবালক বা ছেলে থাকা সত্ত্বেও তার চাচারা জোর করে সম্পদ নিয়ে গেছে, কারণ তার চাচারা বলতেছে বালক ছেলে না থাকলে সম্পদ পাবে না, এখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিছু অপেক্ষায় থাকো, আমাদের সমাজেও আছে যে ছেলে নাই মেয়ে আছে, মেয়ের বাপ ভাইদেরকে ঠগানোর জন্য ভাইরা মিরাস নিয়ে যাবে, আত্মীয় স্বজন মিরাস নিয়ে যাবে, এজন্য মৃত্যুর আগে মেয়েদেরকে লিখে যান। আমার এক নিকটতম আত্মীয় জীবিত আছে এখনো, লেখার আগে বারবার অনুনয় বিনয় করা হয়েছে লিখেন না, আল্লাহর পক্ষ থেকে যে ফয়সালা আছে সেটাই পাবে। দেখা যায় না আমার মেয়েদের অংশ থাকা দরকার, আমার ভাই ভাইয়ের ছেলেরা এটা নিয়ে যাবে, সত্য নিয়ে যাবে। এটা লেখার পরে তিন মেয়ের দুই মেয়ে সম্পূর্ণ বাপকে বয়কট করেছে সম্পদ নিয়ে যাওয়ার পরে। এক মেয়ে সে সামান্য কিছু তদারকি করে, বাপ অসুস্থ হয়ে বিছানায় কাতরাচ্ছে, বাকি দুই মেয়ে দেখতে আসে না। তাহলে ভাইদের সম্পদ, ভাইদেরকে ঠকানোর জন্য মেয়েকে ইসলামের হুকুমের বাইরে অতিরিক্ত দেওয়ার চেষ্টা করলো আর একজনকে ঠকানোর জন্য, কিন্তু ঠকা তো ঠকলো, নিজের জীবনটা যে সীমাহীন কষ্টের শিকার করে গেল। এজন্য ইসলামের যে হুকুম আছে সেই হুকুমের বাইরে কোনো কিছু সিদ্ধান্ত না নেওয়া, এটা হচ্ছে একজন মুমিনের চিন্তা, কোরআনের শিক্ষা। উম্মে হাররা এই আবদার করার পর আল্লাহ রাসূল বললেন, তুমি অপেক্ষায় থাকো, আল্লাহর পক্ষ থেকে ওহি আসবে, আল্লাহর পক্ষ থেকে ওহির অপেক্ষায় থাকতে থাকতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আয়াত এবং সামনের আয়াতগুলো নিয়ে অবতীর্ণ হলেন যে আল্লাহর রাসূল, এরা তো সম্পত্তি নিয়ে বলতেছে যে নাবালেগ মেয়ে, নাবালেগা মেয়ে, বালেগা মেয়ে আর নাবালেগা বালেগ যদি বাচ্চা থাকে, উপযুক্ত মেয়ে আর ছোট্ট বাচ্চা যদি থাকে তাহলে এরা মিরাজ পাবে না, আর বড় ছেলে থাকলেই মিরাজ পাবে, এমন কোনো বিধান নাই। বরং আল্লাহ তাআলা নারী আর পুরুষ সবার জন্য অংশটা নির্ধারণ করে দিয়েছেন। এই হলো আয়াতের মৌলিক বিষয়। এখন আয়াত বুঝে আসবে, এক নম্বর আলোচনা। দুই নম্বর আলোচনা হলো আগে পরের আলোচনার সাথে মিল আসবে। আগে পরের আগের আলোচনাগুলো ছিল আগের আয়াতে এতিমদের প্রতি সদয় হতে বলা হয়েছে, এতিমদের সাথে সুসম্পর্ক রক্ষা করতে বলা হয়েছে, এতিমদের হক রক্ষা করতে বলা হয়েছে, আর এই আয়াতে এতিমদের মিরাজ যেন চাচা না নিয়ে যায়, অন্য কেউ যেন না নিয়ে যায়, তাদের অংশটা যেন তাদেরকে দিয়ে দেওয়া হয়, সে শিক্ষা আসতে দেয় আয়াতে। এই হলো আয়াতের মিল এবং আয়াত অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট কারণ। এখন আসবে আয়াতের তাফসীর। লিলরিজালি নসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন, বাপ মা যেটা রেখে যাবে তার জন্য একটা নির্ধারিত অংশ আছে ছেলেদের জন্য অর্ধেক। ওয়ালিন নিসাই নসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন, আর বাপ মা যেটা রেখে যাবে তার থেকে নির্ধারিত অংশ আছে মেয়েদের জন্য। মিম্মা কল্লা মিনহু আও কাসুর, কম হোক অথবা বেশি হোক, আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়ে দিচ্ছেন সামনে ব্যাখ্যার জন্য। সামনে দুই আয়াত পরে আসবে কম হোক মানে বেশি হোক, ছেলের জন্য ডবল, মেয়ের জন্য অর্ধেক, আল্লাহ তাআলা কোরআনে কারীমের বিধান এটা। এই আয়াতে সেদিকে ইঙ্গিত দিচ্ছেন, ইঙ্গিত দেওয়ার পরে কি বলেন, নাসীবাম মাফরুদা, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত অংশ। এখন প্রশ্ন হইতে পারে যে হুজুর বা কোরআনে কেন এটা করলো, এটা বোঝার আগে একটু একটা ভূমিকা বুঝতে হবে। মানুষের জীবনের তিনটা অবস্থা, একটা হলো শিশুকাল, আর একটা হলো উপযুক্ত বয়স্ককাল, আর একটা হলো বার্ধক্যকাল। এই তিনটা কালের দিকে যদি আমরা বিবেচনা করি, একজন মানুষ যখন, একজন বাচ্চা যখন উপযুক্ত বয়স হয় না এখনো, মেয়ে হোক অথবা ছেলে হোক, এই অবস্থায় তার দায়ী দায়িত্ব থাকে সম্পূর্ণ তার বাপের উপর, মায়ের উপর না। তার বাপ উপার্জন করে এনে সংসারে খরচ করে, আর মা সেটা ভেঙ্গে খরচ, সেটা সুন্দর মতো ব্যবস্থাপনা মা করে, কিন্তু উপার্জন করে বাপ, একটা অবস্থা। দ্বিতীয় উপযুক্ত বয়স, উপযুক্ত বয়স যখন হয় তখন দাম্পত্য জীবন শুরু হয়, স্বামী আর স্ত্রী, বাপ অথবা মা, বাপ মা। উপযুক্ত বয়সে যাওয়ার পরে যে দুইটা শ্রেণীর নারী আর পুরুষ, এই দুইটা শ্রেণীর মধ্যে দায়িত্ব আসে পুরুষের উপর। সংসারে কখনো যদি স্ত্রী উপার্জন না করে কেউ ধিক্কার দিবে না, কিন্তু স্বামী যদি উপার্জন না করে ধিক্কার দিবে, সমাজের ছোট বড় সবাই বলবে এটা আবার কেমন পুরুষ, সে স্ত্রী চালাতে পারে না, সংসার রক্ষা করতে পারে না, সংসারের ব্যয় বহন করতে পারে না, এটা আবার কেমন পুরুষ। মানুষের মাঝে একটা রেওয়াজ, স্ত্রী খায় আর ঘুমায়, এটা কোনো দোষ না, কারণ ইসলাম এটাই দিয়েছে তাকে। দুই নম্বর অংশ, তিন নাম্বার যখন সে বৃদ্ধ বা বৃদ্ধা হয়ে যায়, বৃদ্ধ বা বৃদ্ধা হয়ে যায় তখন সম্পূর্ণ দায়ভার আসে ছেলের উপর। মেয়ে বিয়ে দিছে, মেয়ে আর এক দেশে থাকে, এই মেয়ের কাছে বাপ মার দায়ভার না, দায়ভার কার উপর? ছেলের উপর। মানুষের তিনটা অবস্থান, একটা হলো ছোট, একটা হলো উপযুক্ত, আর একটা হলো শেষ সময়। তিনটা অবস্থায় দেখা যাচ্ছে সম্পূর্ণ দায়ভার আসতেছে পুরুষের উপর, সামাজিক এবং ইসলামিক চিন্তা এক নাম্বার বিষয়। দুই নাম্বার বিষয় হলো আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টিগত ভাবে দুই ভাবে সৃষ্টি করেছে, সবল আর দুর্বল। সবল যে তার উপর দায়িত্বটা বেশি আসে, দুর্বল যে তার উপর দায়িত্বটা কম। বাপের দুই ছেলে, বড় ছেলের বয়স 20-22 বছর, ছোট ছেলের বয়স 3-4 বছর, 5-7 বছর, দুই জনের বাপের ছেলে। কিন্তু বাপের যদি বাজার করতে হয়, কোনো সমস্যায় পড়ে, ভারী বোঝা বহন করতে হয়, দুই ছেলে এক টাকা বসা আছে, বাপ বাজার থেকে চাউলের বস্তা নিয়ে আসছে। এখন যদি বড় ছেলে এই বাপের কাছ থেকে বস্তাটা না নেয়, তাহলে মানুষ বলবে যে বড় ছেলে অন্যায় করলো। ছোট ছেলে যদি না নেয়, কেউ কিছু বলবে না, সে তো পারবে না। সে ইসলামের চিন্তাও এটা যে আল্লাহ তাআলা মানুষকে দুই ভাবে সৃষ্টি করেছে। একটা হলো মানুষের শারীরিক শক্তি, মেয়ে আর পুরুষের মধ্যে আল্লাহ তাআলা অনেক দিক থেকে ব্যবধান, কণ্ঠ থেকে নিয়ে শুরু করে শারীরিক অবয়ব থেকে নিয়ে শুরু করে চিন্তা চেতনা থেকে নিয়ে শুরু করে শারীরিক শক্তি থেকে নিয়ে সব ব্যবধান, পার্থক্য কি? পার্থক্য যে আল্লাহ তাআলা পুরুষকে শক্তিশালী করেছেন আর আল্লাহ তাআলা মহিলাদেরকে পুরুষের তুলনায় তুলনামূলক দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। দুর্বল জিনিস ভিতরে থেকে শক্তিশালী জিনিসকে সাহায্য করে, টায়ার আর টিউব মনে করেন, টিউব একটু দুর্বল, কিন্তু টিউবের ভিতরে হাওয়া দিয়ে সে টায়ারকে শক্তিশালী করে। এই হলো দ্বিতীয় নাম্বার। তিন নাম্বার আলোচনা এই আয়াতটা বোঝার জন্য, সমাজে আমরা যে সমস্ত কাজ করি, অধিকার আদায় করি দুইটা, একটা হলো দায়িত্ব, একটা হলো অধিকার। দায়িত্ব আর অধিকার সমান না। দায়িত্ব কাকে বলে? চাকরিতে আমি নিয়োগ দিয়েছি, আমার উপর কিছু দায়িত্ব দিয়েছে, 8 ঘন্টা ডিউটি করতে হবে, এই কাজ আমার করতে হবে, এটা হলো আমার দায়িত্ব। অধিকার কি? অধিকার হলো আমি বেতন পাবো, আমাকে এই জায়গার থেকে সম্মানী দিবে, এটা হলো আমার অধিকার। এখন ইসলামের নিয়ম হলো যে সবল তাকে দেওয়া হয়েছে দায়িত্ব, আর যে দুর্বল তাকে দেওয়া হয়েছে অধিকার শুধু। আগের উদাহরণে যাই, বড় ছেলে আর ছোট ছেলে, বাপ যখন খাবার আনে তখন দুই ছেলে হাউমাউ করে নিয়ে বাপকে ধরছে। এখন বাপ খাবার দেওয়ার ক্ষেত্রে আগে ছোট ছেলের হাতে দিবে, সে দুর্বল, তার অধিকার বেশি, দুর্বলের অধিকার বেশি, বড় ছেলেকে আগে দিবে না। কিন্তু চাউলের বস্তা উঠানোর সময় বড় ছেলে আগে উঠাবে, ছোট ছেলে ধরবে না, কারণ সে সবল, তার উপর দায়িত্ব, তার অধিকার বেশি না, তার দায়িত্ব বেশি। আমাদের সমাজে ইসলাম বিদ্বেষী বলি, ইসলাম কোরআন হাদিস না বোঝার কারণে যে সমস্ত মা বোনদেরকে লেলিয়ে দিয়েছে যে তোমাদের অধিকার, অধিকার বলে দায়িত্বের বোঝা চাপিয়ে দিয়েছে। অথচ ইসলাম বলছিল তোমার উপর কোনো দায়িত্ব থাকবে না, তুমি সংসারে থাকবে, তোমার সমস্ত খরচ তোমার স্বামী বহন করবে। এখন অধিকারের নামে রাস্তায় বাহির করে 8 ঘন্টা 6 ঘন্টা ডিউটি করে বাসায় ফেরায়, বাসায় ফেরায়। আমি অনেক সময় হাসতে হাসতে বলি যে অধিকার চাই, তা সব ক্ষেত্রে অধিকার দিতে হবে, সমান অধিকার, অধিকারের নামে অধিকার দিতে হবে, দায়িত্ব দেওয়া যাবে না। আর অধিকারের নামে যে দায়িত্ব দেওয়া হচ্ছে, দায়িত্ব দিলে সমান হারে দায়িত্ব হবে, সংসারের সমস্ত খরচ তার অর্ধেক দিতে হবে, সব কাজে তার অর্ধেক করতে হবে। ইসলামের মূল চিন্তা চেতনা হলো যে দুর্বল তাকে দেওয়া হয় অধিকার, যে সবল তাকে দেওয়া হয় দায়িত্ব। সবল সে দায়িত্ব আদায় করবে আর যে দুর্বল সে শুধু অধিকার ভোগ করবে। এই জন্য মানুষের যে তিনটা যুগ অবস্থানের কথা বললাম, মানুষের শিশুকাল, মানুষের উপযুক্ত বয়স্ককাল, মানুষের বৃদ্ধ বৃদ্ধাকাল, এই যে তিনটা কালে, তিনটা কালে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন সকলের উপর, দুর্বলের উপর কোনো দায়িত্ব দেন নাই। শুরুতে দায়িত্ব দিয়েছেন বাপের উপর, ছেলের দায়িত্ব, উপযুক্ত বয়স হলে, বিবাহ হলে দায়িত্ব দিয়েছেন স্বামীর উপর, স্ত্রীর অধিকার, বৃদ্ধ বয়সে দায়িত্ব দিয়েছেন ছেলের উপর, মেয়ের উপর না, ছেলে সবল, এই তিন ক্ষেত্রে দায়িত্ব দিয়েছেন ছেলের উপর, তিনটা দায়িত্ব তিনটা সময়, মেয়ের উপর কোনো দায়িত্ব নাই। এখন যদি এই বিবেচনা করা হয় তাহলে মেয়েকে কোনো মিরাসি দেওয়া হবে না, সে কিছুই পাবে না, কারণ তার উপর কোনো দায়িত্ব নাই। ইসলাম সেটা করি নাই, না করে ইসলাম দিয়েছে, অর্ধেক দিয়েছে, এই অর্ধেকে দিয়ে তাকে খুশি করেছে যে তোমার তো কোনো দায়িত্ব নাই, তোমরা শুধু অধিকার, এই অধিকারের জন্য তুমি এইটুকু মিরাস নিয়ে খুশি থাকো, তোমরা সব জায়গা তো আর একজন দায়িত্ব নিয়ে তোমাকে চালাবে। তোমার ছোটবেলায় তোমার বাপ মা তোমাকে চালিয়েছে, বিবাহ হয়েছে তোমার স্বামী তোমাকে চালাবে, তুমি বৃদ্ধা হলে তোমার ছেলে তোমাকে চালাবে, সব ব্যবস্থা তোমার আছে, সুতরাং তোমাকে মিরাস অর্ধেক দেওয়া হলো, আর ছেলে বেচারার দায়িত্ব দেওয়া হয়েছে বেশি, তাকে উপার্জনের শক্তি দেওয়া হয়েছে, আয় ইনকামের জন্য ব্যবস্থা করে দেওয়া হয়েছে, তাকে মিরাসটা সে মেয়ের তুলনায় ডবল দেওয়া হয়েছে, তার দায়িত্বটা বেশি, তার অধিকার নাই শুধু দায়িত্ব। এই হলো ইসলামের মূল একটা থিওরি, মৌলিক একটা বিষয়। এখন আমাদের সমাজে কিছু খ্রিস্টানদের চিন্তা চেতনা, যে ধর্মের কথাই বলি না কেন, হিন্দু ধর্মের কি থিওরি, মেয়েকে বিবাহের পরে স্বামীর বাড়ি দেওয়ার সময় ঝাড়ু শুদ্ধ দিয়ে দেয়, পিড়ে শুদ্ধ দিয়ে দেয়, আর জীবন অগ্রান্তে বাড়ির দিকে ফিরে তাকাতে পারবে না, এটি নিয়ে কিন্তু কোনো কথা নাই। ইসলাম যে সিদ্ধান্তগুলো দেয়, সেই সিদ্ধান্তগুলো মানুষের জীবন ব্যবস্থা সুন্দর সুচারুভাবে করার জন্য দেয়, এটা কোনো পক্ষপাতিত্বের দিক না, এক পক্ষকে জুলুম করতেছে আর এক পক্ষকে সাহায্য করতেছে, এটা ইসলামী কোনো বিধান না। জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াতের দিকে বলতেছেন যে এই যে অংশটা, যে নির্ধারিত অংশগুলো দেয়া হলো, এই নিছেন মিম্মা কল্লা মিনহু আও কাফি, জাহেল যুগে এমন এমন প্রথা ছিল, মানুষ শুনলে আশ্চর্য হবে, এক মহিলা আসছে বুখারি সহ সব হাদিসের কিতাবে আসছে, যে এসে বলে আল্লাহর রসুল আমার মেয়ের স্বামী মারা গেছে, এখন আমার মেয়ে কি করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 4 মাস 10 দিন ইদ্দত পালন করতে হবে, শোক পালন করবে, তারপরে সে অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে। এখন ওই মহিলা বলে যে আল্লাহ রাসূল 4 মাস 10 দিন অর্থাৎ অনেক লম্বা মনে হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 4 মাস 10 দিন তোমার জন্য বেশি মনে হচ্ছে, জাহিলি যুগে যে 1 বছর পালন করতে সেটা আমার ভালো লাগতো। হাদিসের ব্যাখ্যাকারকরা বলছেন কিভাবে, জাহিলি যুগে ইসলাম আসার আগে কুপ্রথার একটা প্রথা ছিল, যে কোনো মহিলার স্বামী মারা গেলে সেই মহিলাকে পবিত্র করতে হবে। কিভাবে পবিত্র করতে হবে, বুখারী শরীফ সহ হাদিসের কিতাবে আছে যে ছোট্ট একটা ঘরের মধ্যে তাকে আটকায় রাখতে হবে, আটকায় রাখার পরে 1 বছর থাকবে শেষে জায়গা, বাদ দেওয়া পুরাতন কাপড় চোপড় তার গায়ে দিতে হবে, বাহিরের কোনো মানুষের সাথে তার যোগাযোগ ব্যবস্থা থাকবে না, একটা সিদ্রের মতো ব্যবস্থা থাকবে, সে জায়গাতে খাবার দিতে হবে, বাথরুম থাকা সব ওই জায়গায় হবে। 1 বছর পূর্ণ হলে, 1 বছর দিন যেদিন পূর্ণ হবে সেদিন বের হওয়ার সময় হলে তাকে একটা বকরি তার সামনে এনে দিতে হবে, বকরির লেদা অথবা গরুর গোবর এক টুকরা নিয়ে সে তার নিজের লজ্জা স্থানের সাথে স্পর্শ করে সে বলবে যে আমি পবিত্র হয়ে গেছি, আমি পবিত্র হয়ে গেছি। কুপ্রথা ছিল এটা, কত নিকৃষ্টতম একটা প্রথা। এখন অন্য অন্য ধর্মে এমন অনেক নিকৃষ্টতম প্রথা আছে, স্বামী মারা গেলে স্ত্রী ওই স্বামীর সাথে আগুনে পুড়তে হতো, এমনও ছিল তো বিধান কুপ্রথার মধ্যে, এমনও তো ছিল অন্য ধর্মে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই যে 1 বছর ধরে তোমরা এইভাবে এত কষ্টের জীবন যাপন করতে, এটা বুঝি তোমাদের কাছে ভালো লাগতো, আর এখন 4 মাস 10 দিন বলা আছে, এটা বুঝি তোমাদের কাছে ভালো লাগে না? ইসলামের যুগে যে সমস্ত কুপ্রথাগুলো ছিল সেই কুপ্রথাগুলোকে আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে উচ্ছেদ করে দিয়ে সমতা রক্ষা করার জন্য, ব্যবস্থাপনা সুন্দর করার জন্য কিছু বিধান আল্লাহ তাআলা দিয়েছেন। এই বিধানের তাৎপর্য না জানার কারণে বাহ্যিকভাবে চিন্তা করলে কেউ মানুষ ভুল বুঝতে পারে, যে ভুলটা বুঝেছে মানুষ মিরাতের ক্ষেত্রে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে সামনে বিস্তারিত আলোচনা আসবে, যখন স্পষ্ট বলে দেওয়া হবে যে ছেলে ডবল মেয়ে অর্ধেক, সে জায়গায় বিস্তারিত আলোচনা হবে। শুধু আজকে এইটুক বোঝানোর জন্য যে আয়াতে আল্লাহ তাআলা শেষে বলতেছেন মেয়েদের জন্য যে অংশ কম হোক বা বেশি হোক সেটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। মিরাসের বিধানটা এত শক্ত, এত অকাট্য যে নামাজ যেমন ফরজ চার রাকাত, তিন রাকাত পড়লে হবে না, ঈশার নামাজ তিন রাকাত পড়লে কোন অবস্থায় তার নামাজ হবে না এবং আবেগের সাথে পাঁচ রাকাতও পড়তে পারবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরাতুন নিসার সামনের আয়াতগুলোতে একেবারে সবর অংশটা এমন ভাবে নির্ধারণ করে দিয়েছে মানুষ যেন এটাকে হস্তক্ষেপ করার কোনো সুযোগ না পায়। যদি হস্তক্ষেপ করার সুযোগ থাকতো তাহলে অনেক ছেলেই বাপ মার থেকে মিরাজ থেকে বঞ্চিত হতো। তিন ছেলে হলে এক ছেলের বাপ মা ভাল বেশি ভালো জানে, বাকি আর এক ছেলেকে মোটামুটি, আর এক ছেলেকে বাপ মা দেখতেই পারে না, তার বিবি ভালো না, তার ছেলে মেয়ে দাদা দাদি কোনো কি করে না, খেদমত করে না, খুব অসন্তুষ্ট। এখন যদি মিরাজ ব্যক্তির হাতে আল্লাহ তাআলা দিয়ে দিতেন তাহলে ওই তিন নম্বর ছেলের বাপ মা কিছুই দিত না। ছেলে অবাধ্য হয়েছে, সাময়িকভাবে বাপ মার মূল্য বুঝি নাই, না বুঝার কারণে অসুন্দর সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, কোনো মেয়েকে বিবাহ করে যে অসুন্দর সিদ্ধান্ত নিয়েছে, বাপ মা অসন্তুষ্ট হয়েছে। এখন বাপ মার হাতে যদি এই মিরাজের অধিকার দিয়ে দেওয়া হতো তা বাপ মা ওই ছেলের সম্পদ দিত না, সব সব তার মেয়ে বা অন্য ছেলেকে দিয়ে দিত। আর এই জাহেলি যুগে যে প্রথা, যদি দুর্বলদের জন্য মিরাজ না থাকতো, সফলদের জন্য মিরাজ থাকতো, তাহলে দুনিয়ায় কখনো কোনো দুর্বল মানুষ মিরাজ পাইতো না। যত ব্যাখ্যাই আমরা দেখবো না কেন, এই ব্যাখ্যাগুলো যদি যায় তাহলে মানুষের মধ্যে ভারসাম্যতার কোনো ব্যবস্থা থাকতো না। আল্লাহ তাআলা এই সব বিষয়ে চিন্তা করে বুঝে শুনে আল্লাহ তাআলা মিরাজের অংশটা অকাট্যভাবে নির্ধারণ করে দিয়েছে, এ জায়গায় কারোর কোনো হাত নাই। কারণ মানুষ সম্পদের ব্যাপারে সবাই মানসিকভাবে দুর্বল, যত বড়ই বুজুর্গ হোক না কেন সম্পদের কাছে সবাই দুর্বল, সম্পদের লোভ সবাই আছে। যদি বাপ মার থেকে সম্পদ একটু বেশি পাওয়ার সুযোগ থাকতো তাহলে বাপ মাকে বোলাই বোলাই মিষ্টি খাওয়ায় বিভিন্নভাবে আপ্যায়ন করে বাপ মা থেকে জায়গা জমি বেশি লিখে নিতে সন্তানে, যা এখন করে অনিয়মিতভাবে। মিরাজটা যদি বাপ মার হাতে রেখে দেওয়া হতো যে বাপ মা ইচ্ছা করলে একে কম দিতে পারবে, একে বেশি দিতে পারবে, হ্যাঁ সেটার জন্য আবার ভিন্ন পদ্ধতি আছে, কিছু ব্যতিক্রম পদ্ধতি সামনে আসবে, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে যে নির্ধারিত সেই নির্ধারণ ছাড়া যদি ব্যতিক্রম করার কোনো সুযোগ স্বাভাবিকভাবে থাকতো তাহলে অধিকাংশ বাপ মা ওই ব্যতিক্রম করে অন্যদেরকে ঠকাত। এই যে অকাট্য বিধান আল্লাহ তাআলা কোরআনের এই আয়াতের শেষে বলে দিচ্ছেন নাসিবান মাফরুদা, নাসিবান মানে অংশটা, মাফরুদা মানে অকাট্য ভাবে ফরজ করা হয়েছে। ফরজ করার অর্থ হলো আরবি একটা পরিভাষা, যেমন আমরা বলি ঈশার নামাজ ফরজ, আসরের নামাজ ফরজ, ফরজ করার বিধান হলো অকাট্যভাবে নির্ধারিত, এর মধ্যে মানুষের কোনো হস্তক্ষেপ করার কোনো সুযোগ নাই। তা মিরাজের যে অংশগুলো আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন কোরআনের ভাষায়, এই বিধানগুলো অকাট্যভাবে দিয়ে দিয়েছেন, এ জায়গায় মানুষের কোনো হস্তক্ষেপ করার কোনো সুযোগ নাই। এ হলো আয়াতের শেষ ব্যাখ্যা। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিশেষভাবে সম্পদের ব্যাপারে, মিরাজের ব্যাপারে আল্লাহ তাআলার বিধান পরিপূর্ণভাবে মেনে জীবন যাপন করবার তৌফিক দান করুক। প্রশ্ন, ওযু, ওযু ছাড়া কোরআন শরীফের হরফ ব্যতীত সাদা অংশের ভিতরে হাত দেওয়া যাবে কিনা বুঝায় বললে ভালো হয়। কোরআন শরীফের মধ্যে যে সাদা জায়গা আছে, লেখা জায়গা আছে, অজু সারা কোরআন শরীফ মূল কোরআন শরীফ কোন জায়গায় স্পর্শ করা যাবে না, এই হলো কোরআন শরীফের বিবেচনায়। আর যদি কোনো জায়গায় সাদা কাগজে, কোনো বাংলা বইয়ে, যে কোনো জায়গায় যদি আয়াত লেখা থাকে এবং সাদা জায়গা বা বাংলা লেখা থাকে, সে জায়গায় অজু সারা ওই আয়াতের বাকি জায়গাগুলো স্পর্শ করা যাবে, আয়াতের উপরে স্পর্শ করা যাবে না। কিন্তু কোরআন শরীফের বিষয় হলো কোরআন শরীফ সম্পূর্ণটা একই মাসআলার ক্ষেত্রে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়ালা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, যে পবিত্র ব্যক্তি ব্যতীত এটা যেন স্পর্শ না করে। হুজুর, কোরআন শরীফের ভিতরে ছবিওয়ালা টাকা রাখলে গুনাহ হবে কিনা? অসুন্দর হবে, গুনাহ হবে না, কিন্তু কোরআন, টাকা তো একটা দরকারি জিনিস, টাকার ক্ষেত্রে উচিত ছিল ছবি ছাড়া করতে। বিশ্বের এখন সব টাকায় ছবি, এমন কোন দেশের টাকা পাওয়া যাবে না এখন সম্ভবত যে টাকায় ছবি নাই। এখন যে কোনো কারণে রাষ্ট্রীয় একটা অবস্থান, একটা স্মরণীয় অবস্থা রাখার জন্য সাধারণত এই সিস্টেম চালু হয়েছে। টাকা দরকারের জন্য আমরা আমাদের যে জায়গায় রাখা দরকার সে জায়গায় রাখা উচিত, কোরআনে কারিমের মধ্যে টাকা না রাখা উচিত। তবে যদি কোনো ব্যক্তি রেখে ফেলে তাহলে গোনা হবে না, অসুন্দর হবে, কোরআনের সাথে আদব রক্ষা করা হলো না। হুজুর, দাড়ি বা মাথাতে কলক দেওয়া যাবে কিনা? এশার নামাজের পর বেতের নামাজ পড়ে রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়া যাবে কিনা, দুইটা প্রশ্ন। দাড়িতে বা মাথায় কলক দেওয়া যাবে কিনা? চুল যদি উপযুক্ত বয়সে পেকে যায়, পাকার পাওয়া বয়স হয়ে গেছে, এমন হয়ে গেলে তখন কোনো কালো কলক দেওয়া যাবে না। লাল মেহেদি বা মেহেদি রং যেটা আছে এ ধরনের রং দেওয়া যাবে, কালো কলক দেওয়া যাবে না দাড়ি পাকার বয়স হয়ে গেলে। চুলেও দেওয়া যাবে না, দাড়িতেও দেওয়া যাবে না। এটা ধোকার সামিল এবং আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে স্পষ্টভাবে নিষেধ করেছেন যে তোমরা তোমাদের দাড়ি বা তোমাদের চুলে কালো খেজাব ব্যবহার করে না। একমাত্র যুদ্ধের ক্ষেত্রে অনুমতি দেওয়া হয়েছে, এবং শাসক বিচারক যদি এমন হয় যে সে দাড়ি পাকা হলে মানুষ তাকে ভয় পাবে না, শ্রদ্ধা করবে না, তখন তার ব্যাপারেও শুধু অনুমতি দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে সাদা দাড়িতে কালো খেজাব লাগানো যাবে না। এখন তো এমন জোয়ার শুরু হয়েছে, দেখলে কি বোঝা যায় না, বয়স বোঝা যায় না, 60 বছরের বুড়া 24 বছরের যুবক সেজে বসে রয়েছে। জায়েজ নাই, হারামের গুনাহ হচ্ছে, এক নাম্বার। দুই নাম্বার হলো এই খেজাব লাগানোর ক্ষেত্রে খেজাব দুইভাবে লাগায়, এক প্রকার আবরণ পড়ে আর এক প্রকার আবরণ পড়ে না, আস্তর পড়ে আস্তর পড়ে না। যে খেজাবে আস্তর পড়ে এটা জায়েজ পদ্ধতি, জায়েজ অবস্থায় লাগাক অথবা না জায়েজ অবস্থায় লাগাক তার নামাজ রোজা কিছুই হয় না। কেন, দাড়ি ভিজানো অজুতে আবশ্যক, গোসলের সময় চুল ভিজানো আবশ্যক বা চুলের উপরে পানি দিতে হবে। এখন যখন উপরে আস্তর পড়ে যায় যে খেজাবের দ্বারা, সেই খেজাব লাগালে দাড়ি এবং চুলে পানি না পৌঁছালে অজু গোসল হয় না। তো কি করে বুঝবো এই যেটা লাগাবে, যার জন্য লাগানো জায়েজ, দাড়ি পাকার বয়স হয় না, রোগের কারণে পাকছে, সে লাগাতে চাচ্ছে, ওই ব্যক্তি এটা আগে সাদা কোনো সুতির গেঞ্জি বা সুতির কোনো জামা কাপড়ে সেটা একটু লাগাবে, 1-2 ইঞ্চি জায়গা লাগায় রাখবে। লাগায় রাখার পর সেটা যখন শুকাই যাবে তখন দেখবে ওই জায়গাটা পানিতে ভিজালে ভেজে কিনা। যদি ওই জায়গাটা পানিতে ভিজালে ভেজে তাহলে বোঝা যাবে ওইটা আস্তর পড়তেছে না, আবরণ পড়তেছে না। আর যদি সেটা শক্ত হয়ে রয়েছে, সে জায়গায় পানি পৌঁছায় না, শক্ত হয়ে রয়েছে, তাহলে বুঝতে হবে এটা আমি চুলে দিলে আমার চুলের উপর আস্তর পড়ে যাবে। এই হলো জানার সহজ পদ্ধতি। তবে উভয় অবস্থা, এই লাগানো জায়েজ হোক, যাদের জন্য চুল পেকে গেছে বা সেরা কালো খেজাব না করে লাল মেহেদি লাগানো মুস্তাহাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিম দাড়িতে লাল মেহেদি, হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আল্লাহ রাসূলের নিম দাড়ি কয়েকটা সংরক্ষিত ছিল। হাদিসে আছে যে কোনো লোকের ডায়রিয়া হলে, কোনো রোগ হলে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাইতেন, আল্লাহ রাসূলের ওই দাড়ি আর নিম দাড়ি, অনেকে মানুষ নিম দাড়ি কাইতে পরিষ্কার করে ফেলছে, নিম দাড়ি দাড়ির হুকুমে, মোচের নিচেই হা করলে নিচের যে অংশগুলো সে অংশগুলো হাত দিলে আপনি গোনাগার হচ্ছে। শুধু মোচ উপর থেকে আপনি যে কোনো ভাবে ছাড়বেন, নিচের যে অংশগুলো আছে সে অংশগুলো হাত না দেওয়াটাই হলো আপনার দাড়ির পরিপূর্ণতা। হাফসা রাদিয়াল্লাহু তাআলার কাছে অসুস্থ হলে আত্মীয় স্বজন, রোগীর আত্মীয় স্বজন পানি নিয়ে যাইত, হাফসা রাদিয়াল্লাহু তাআলা ওই আল্লাহ রাসূলের নিম দাড়ি আর দাড়ি কয়েকটা দাড়ি ছিল ওই পানির মধ্যে চুবাই দিতেন। হাদিসে আছে যে আল্লাহ রাসূলের দাড়ি ভিজানো, নিম দাড়ি ভিজানো পানি খেয়ে ডায়রিয়ার রোগীরা সুস্থ হয়ে যাইত। বরকত, আল্লাহ রাসূলের কাছে পানি পড়তে আসলে আঙ্গুল ভিজাই দিতেন, আঙ্গুল, শুধু আঙ্গুল স্পর্শ করে দিতেন। মসজিদে বেরোয়ার সময় মানুষ থাকতো পানি নিয়ে দাঁড়ায়, অনেক সময় ফুঁ দিয়ে সময় থুতু দিতেন আর হাত ভিজাই দিতেন। এটিকে আল্লাহ তাআলা শিফা দান করে, শিফা তো আল্লাহকে দেয়, ওষুধ তো মাধ্যম মাত্র। তা আলোচনা উঠছিল দাড়ি বা চুলে যাদের খেজাব করা দরকার তারা কালো খেজাব না করে মেহেদি করলে মুস্তাহাব, আল্লাহ রাসূলের ওই সুন্নাত ওই দিক তাদের আমল হবে। দ্বিতীয় প্রশ্ন ছিল ঈশার নামাজের পর বেতের নামাজ, যারা শেষ রাত্রে ওঠার ব্যাপারে নিশ্চিত, ওঠেন অভ্যাস আছে নিশ্চিত, তাদের জন্য উত্তম হলো বেতের নামাজটা শেষে পড়া। আর যারা শেষ রাত্রে উঠার ব্যাপারে নিশ্চিত না, তাদের জন্য নিয়ম হলো ঈশার সাথে বেতের নামাজ বা ঘুমানোর আগে বেতের নামাজ পড়ে নেওয়া, এরপরে যদি রাত্রে উঠতে পারেন তাহলে এরপরে তাহাজ্জুদ নামাজ পড়া যাবে। অর্থাৎ এমন কোন নিয়ম না যে বেতের পড়লে আর তাহাজ্জুদ নামাজ পড়া যাবে না, এমন না, বরং উত্তম হলো বেতের নামাজটা শেষে পড়া। কিন্তু বেতের পড়া হয়ে গেলে তাহাজ্জুদ পড়া যাবে না এমন কোন বিধান নাই। প্রশ্ন, আমি চাকরি থেকে এককালীন যে টাকা পাই তা দিয়ে আমি সঞ্চয়পত্র কিনে আছি এবং মাসে মাসে যে মুনাফা পাই তা দিয়ে আমার সংসার চালাই এবং সংসারের শেষে হিসাব করে আমি যাকাত দিই, ইহা কি শরীয়তে মোতাবেক জায়েজ? সঞ্চয়পত্র কেনা, সঞ্চয়পত্র থেকে কি করা, লাভ নেওয়া জায়েজ নাই? লাভ দেয় সুদ ভিত্তিক, লাভ আপনি নেবেন না, সঞ্চয়পত্র কিনে রাখবেন, আপনার টাকাটা সুদের কাজে লাগলো, সুদের লেনদেনের কাজে লাগলো। এই যে সঞ্চয়পত্র কিনে রাখা এবং সঞ্চয়পত্র থেকে লাভ নেওয়া সুদ হওয়ার কারণে এটা জায়েজ নাই। এক, তাহলে এই লাভ না পাইলে আমি খাবো কি? আপনি এখন যে দশ লাখ বিশ লাখ ত্রিশ লাখ টাকা পাইছেন, আপনার মতো অনেক মানুষের 10,000 টাকাও নাই, তারও আল্লাহ তাআলা চালাচ্ছে। আপনি যে এই 20 লক্ষ টাকা খেয়ে যাবেন এমন কোনো গ্যারান্টি পত্র নাই, যে কোনো মুহূর্তে আপনার মারা যাওয়ার একটা ভয় আছে। এই জন্য এই ভয়ে হারাম টাকা খাওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা যাকে জন্ম দিচ্ছে তার রিজিকের ব্যবস্থা করে জন্ম দিচ্ছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমির যত বিচরণশীল প্রাণী আছে সবার রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলার কাছে। কিন্তু অবসরপ্রাপ্ত মানুষের এমনি মানসিকভাবে দুর্বল হয়ে যায়, মনটা দুর্বল হয়ে যায়, ছেলেমেয়েরা এখন মূল্যায়ন করে না, এখন এত টাকা হাত ছাড়াও করতে চায় না, পরে ব্যাংকে সুদ ভিত্তিক লাগা দেয়, সঞ্চয়পত্র কিনে রাখে, হারাম খাইতে থাকে আর ইমানটা বিক্রি করে দিয়ে বসে থাকে। এটা না ভাই, এই ধোকায় পড়ার কোনো দরকার নেই, বরং সংরক্ষণের জন্য আমি ব্যাংকে রাখি, ওই জায়গার থেকে মুনাফা যেটা সেটা আমি খাবো না, সেটা আমি সৎকা করে দেবো, টাকাটা আমার মালিকেনা থাক, আমি ওই জায়গার থেকে উঠায় উঠায় খাই, অথবা আমার বাড়ি বা কোনো জায়গায় যদি আমি উন্নয়নমূলক ডেভেলপমূলক কোনো জায়গা বিনিয়োগ করতে পারি সেটা আমি বিনিয়োগ করি। কিন্তু টাকা শেষ হয়ে যাবে খাবো কি, এই ভয়ে এই হারাম খাওয়ার কোনো সুযোগ নেই। প্রশ্ন, অনেকে বলে আল্লাহ তাআলাকে আপনি বলে ডাকার থেকে তুই বলে ডাকলে আল্লাহ তাআলা বেশি খুশি হন, কথাটা কি ঠিক বুঝিয়ে বললে ভালো হয়? আসলে এর সম্পর্ক হলো যে যার সাথে যার বেশি সম্পর্ক থাকে তাকে তুই বলে সম্বোধন করাটাই ভালো, আপনি বললে কেমন দূরত্বটা বোঝা যায়। এখন যে বান্দা আল্লাহকে আপনি না বলে তুমি বলবে, তার সাথে কি আল্লাহর ওই সম্পর্ক আছে কিনা? যদি এই গভীর সম্পর্ক না হয়ে থাকে তাহলে সম্পর্কের দাবি করে তুই বলাটা অনুচিত। সম্পর্ক যদি বাস্তবিক অর্থে আল্লাহর সাথে গভীর সম্পর্ক আমার না হয়ে থাকে, আমি নিজে এই সম্পর্কের দাবি করে তুই বলবো, এটা অসুন্দর, বরং আপনি বলাটাই সম্মান রক্ষা হয় বেশি। হারাম নাজায়েজ এমন কিছু না, আদবের কথা বলতেছি। আল্লাহওয়ালা বুজুর্গদের সাথে যাদের সাথে খুব, এক আল্লাহওয়ালা বুজুর্গ কাছে এক লোক গেছে, এলাকার মানুষ গেছে, ওদের বৃষ্টি হয় না, আর বলো না তার সাথে আমার ঝগড়া চলতেছে। আরে তার সাথে ঝগড়া, হ্যাঁ তার সাথে আমার ঝগড়া, সম্পর্কের কত গভীরতা, তা হ্যাঁ সম্পর্ক আমার সাথে তার সম্পর্ক ভালো না, তা কেন, তা দেখবা, তা হ্যাঁ দেখবো কি করছে, ওনার মাথার পাগড়ি খুলে ধুইছে, ধুয়ে শুকানোর জন্য এখানে নাড়িয়ে দিছে, নাড়িয়ে দিয়ে সাথে সাথে আবার আসমান থেকে বৃষ্টি আসা শুরু হয়ে গেছে। কাজ দেখো সম্পর্ক যে ভালো না কইলাম, আমি যা করি আমার উল্টা করি, আমার পাগড়ি শুকানোর জন্য আমি পানি দিয়ে এমন লাগবে রৌদ্র, কিন্তু সে আসমান থেকে বৃষ্টি দিয়ে এমন আমার পাখিটা শুকাতে দিল না। এই হলো এক প্রকার সম্পর্ক। এই সম্পর্কের দাবি তুই কেন, আরো অন্য কিছু বলা যায়। কিন্তু হালাল হারামের বাজ বিচার নাই, নামাজের কোনো খবর নাই, শরীয়তের কোনো খবর নাই, মাথা থেকে পা পর্যন্ত ইসলাম কিছুই নাই, এখন আল্লাহকে তুই তুই বলে সম্বোধন করতেছি, এটা বিয়াদবি, এটা হলো বিয়াদবি। তবে হালাল হারামের কিছু না, নাজায়েজের কিছু না, কিন্তু আদব হলো বান্দার সাথে যখন গভীর সম্পর্ক হয় মুনাজাতের ক্ষেত্রে বিশেষ সময়, তখন আপনি না বলে তুমি আসতে পারে, সমস্যা নাই, কিন্তু গভীর সম্পর্ক ব্যতীত তুমি না বলাটাই উত্তম, আপনি বলাই উত্তম। হুজুর, রাগের মাথায় যদি কেউ তার স্ত্রীকে তালাক দিয়ে দেয়, পরে আবার যদি ফিরিয়ে আনতে চায় তাহলে কি আনতে পারবে, বুঝিয়ে বললে উপকৃত হবে? রাগের মাথায় হাতের মোবাইলটা আছাড় দিয়ে ভেঙে ফেলছেন, রাগ হওয়ার পরে এরপরে মোবাইল ঠিক হয়ে যাবে মনে হয়? যদি রাগ হওয়ার পরে মোবাইলটা ঠিক না হইতে পারে তা এটাও হবে না, যেই ফতোয়া দিক না কেন, রাগের কারণে যদি আপনি অন্য কোনো ক্ষতি করেন সেই ক্ষতি আপনি মেনে নেন, কিন্তু তালাকের ব্যাপারে ব্রিটিশের আইন করে গেছে, রাগের মাথায় তালাক দিলে হবে না, মৌখিক তালাক দিলে হবে না, এটি নিয়ে খুব খুশি। এটা হচ্ছে স্ত্রীকে স্ত্রীর সাথে একটা অপকর্ম করার সাধারণ একটা সুরত। আর রাগ হলে আপনি কেন তালাকের দিকে যাচ্ছেন? আর কোন সিস্টেম নাই, পদ্ধতি নাই। এই জন্য রাগ হলে যে এই পদ্ধতি অবলম্বন করতে হবে, তালাক দিতে হবে, এটা হচ্ছে ভুল। দ্বিতীয় নাম্বার হলো যে রাগ কেন, যে কোনো সময় সুস্থ মস্তিষ্ক অবস্থায় যদি তালাক দেওয়া হয়, রাগ হোক স্বাভাবিক হোক মৌখিক হোক লিখিত হোক, সেটা বাস্তবায়িত হবে, ইসলামের বিধান এটা। তবে আমাদের সমাজে আফসোস হলো স্ত্রীর সাথে নিয়ন্ত্রণ করতে না পারে, সর্বপ্রথম সর্বশেষ হাতিয়ার যেটা সেটা গ্রহণ করে সর্বপ্রথম। রাগ হলো, তালাক হলো সর্বশেষ হাতিয়ার, এটাকে শয়তান সর্বপ্রথম হাতিয়ার হিসেবে ব্যবহার করায়। হুজুর, অনেকে বলে 786 লিখলে নাকি বিসমিল্লাহ লেখা হরফের হয়, এটা কি ঠিক? বিসমিল্লার যে মর্যাদা 786 লিখলে সেই মর্যাদা হয় না। বিসমিল্লার এক একটা হরফের যে মান আছে, আরবি হরফের এক একটা মান আছে, সেই বিসমিল্লার সবগুলো হরফ মিলালে যে মান হয় সে মান হয় 786। ওই দিক লক্ষ্য করলে এটা একটা ইঙ্গিত বহ শনাক্ত, কিন্তু মূল বিসমিল্লার মর্যাদা বা ফজিলত হয় না এটা। হুজুর, টাইগার স্প্রিট বা এই জাতীয় কিছু খাওয়া কি জায়েজ আছে? এই জাতীয় জিনিস খাইলে যদি স্বাভাবিক থাকে তাহলে খাওয়া জায়েজ, অনুত্তম। যদি অস্বাভাবিক হয়, উত্তেজনা চলে আসে বা কারো অস্বাভাবিক হয়, তার ক্ষেত্রে খাওয়া জায়েজ নাই। যেহেতু উত্তেজনা আসে না, স্বাভাবিক থাকে, এজন্য স্বাভাবিক অবস্থায় খাওয়া মাত্রাগত দিক থেকে জায়েজ, কিন্তু অনুত্তম, কারণ এটা শরীরের জন্য ক্ষতিকর। আমাদের আফ্রিকার হযরত গতবার বা তার আগের বার বারিধারা মাদ্রাসায় একটা বয়ান করেছিলেন আমাদেরকে। বয়ানের মধ্যে বলছিলেন যে উনি বলেন যে আমরা সাউথ আফ্রিকার বিভিন্ন জায়গায় যখন গাড়ির নাট জাম লেগে যায়, তখন নাট জাম খোলার জন্য আমরা স্পিরিট সেভেন আপ আরসি এই যে ড্রিঙ্ক আমরা পান করি, এইগুলো জায়গায় ঢেলে দেওয়া হয়। ঢেলে দেওয়ার পরে কিছু সময় পর নাটটা সহজেই খোলা যায়। উনি বলছেন যদি বড় একটা হাড্ডি এর ভিতরে রেখে দেওয়া হয়, কিছু সময় পরে হাড্ডিটা বের করে আনলে চাপ দিলে হাড্ডিটা খুব নরম হয়ে যায়, ভেঙে ফেলা যায়। এগুলো হচ্ছে মানুষের হজম শক্তিকে শেষ করে দেয়, নষ্ট করে দেয়। এই জন্য শরীরের উপকারের দিকে লক্ষ্য করলে এটা না খাওয়া, মাত্রাগত দিক থেকে খাওয়া জায়েজ কিন্তু অনুত্তম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলের গিট্টি গণনা করিয়া তাসবিহ জপিতেন, এমনকি তাসবিহ কাউন্টে মেশিনে বাহির হইয়াছে, এখন আঙ্গুল গণনা করিয়া মনে রাখা সম্ভব না, তাই তাসবিহ ও কাউন্টিং তাসবিহ দ্বারা গণনা করা হয়, বুঝে বললে ভালো হয়। অর্থাৎ উনি বুঝাতে চাচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল দ্বারা তাসবিহ করতেন, এখন বিভিন্ন মেশিন আসছে, সুইচ চাপ দিলে ব্যাটারি সিস্টেম অথবা ডিজিটাল অ্যানালগ বিভিন্ন আসছে, অথবা তাসবিহ, এগুলো তো আল্লাহ রাসূলের যুগে ছিল না। আসলে মাধ্যম নিয়ে ইসলাম কোনো নির্ধারণ কোনো পদ্ধতি বলে না, মূল জিনিস নিয়ে ইসলাম কথা বলে, মাধ্যম নিয়ে কথা বলে না। নামাজ পড়ার জন্য মাধ্যম হলো মসজিদ, মূল হলো নামাজ। আল্লাহ রাসূলের যুগে টাইল ছিল না, আল্লাহ রাসূলের যুগে ফ্যান ছিল না, এসি ছিল না, এই ডিজিটাল ঘড়ি মড়ি এই সমস্ত স্পিকার কিছুই ছিল না। তো এগুলো যে আমরা ব্যবহার করতেছি এগুলো মাধ্যম, কিন্তু মূল নামাজ তো 4 রাকাত, আমরা 4 রাকাতই পড়তেছি। আল্লাহ রাসূল নামাজ যেভাবে করতে বলেছেন ওইটাই আমরা করতেছি। আল্লাহ রাসূল তাসবিহ যেভাবে পড়তেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমরা ওই তাসবিহ পড়তেছি, ওই তাসবিহর হিসাব রাখার জন্য যে মাধ্যমটা অবলম্বন করতেছি সে মাধ্যম ইসলাম নির্ধারণ করে যায়নি। এটা যদি শিক্ষিত মানুষ বুঝে নেন তাহলে সব প্রশ্নের উত্তর হয়ে গেছে, এক নম্বর। দুই নম্বর হলো তাসবিহ আল্লাহ রাসূলের যুগে ছিল না, এটা ভুল কথা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, ওনার খেজুরের পিচির বস্তা থাকতো, খাদেম এক পাশে বস্তার মুখ খুলে দিতেন, উনি কি করতেন, জিকির করতে থাকতেন, এই পাশে স্তূপ হয়ে যেত, খাদেম এসে বস্তা নিয়ে এই পাশের স্তূপ থেকে বস্তা ভরে রেখে দিতেন। আবহাওয়ার জীবনী হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ইশাকের পরে এসে দেখে যে হাফসা এখনো ওই খেজুরের দানার বিচি কি করে তাসবিহ করতেছে। আল্লাহ রাসূলের বিবিগণ সাহাবা একরাম লম্বা জিকির আজকার তাসবিহ তাহলিলের জন্য খেজুরের বিচি দানা ব্যবহার করতেন, সে জায়গার থেকেই মূলত তাসবিহ ব্যবহার আসছে। আমাদের দেশে কম এটা, যারা একটু স্বাধীন চেতা মানুষ তারা বলতে চায় আল্লাহ রাসূলের যুগে যেটা ছিল সেটা থাকবে, তাসবিহ তো আল্লাহর যুগে ছিল না। আমার সাথে এক দিনদার মানুষ আর কি, বাহ্যিক ওষুধ কোম্পানিতে চাকরি করতেন, এখনো আছে, হুন্ডা তারা আমাদের এলাকায়, ওনার সাথে তর্ক বাঁধছে, বেদাত নেই, কয়েক হ্যাঁ যেটা আল্লাহ রাসূল যুগে ছিল না সেটা বেদাত। আমি বললাম যে এই বেদাত বলতে আপনি এটাই বোঝেন, তা আপনার হুন্ডাও বেদাত আপনিও বেদাত, আপনার হুন্ডা তো আল্লাহ রাসূল যুগে ছিল না, তাহলে বেদাত কেন আপনি রাখছেন আপনার কাছে? আপনি তো আল্লাহ রাসূলের যুগে ছিলেন না, তা আপনি তো বেদাত, আপনার তো তাহলে দুনিয়া থেকে কি দিয়ে দরকার, সরাই দেওয়া দরকার। আসলে বেদাতের পরিচয় এটা না, বেদাতের পরিচয় হলো মৌলিক জিনিসের ক্ষেত্রে আমি হস্তক্ষেপ করতেছি কিনা। তাসবীরের ক্ষেত্রে আল্লাহ রাসূল সুবহানাল্লাহ বলতেন, আমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে আমি আমার পীরের নাম জপতেছি, আমি অন্য পদ্ধতিতে জিকির করতেছি, এইগুলো হয়তো আপত্তি করে শরীয়তের নিকট না যায়। পদ্ধতিগত কোনো সিস্টেমগত এগুলো উন্নতি হলে এগুলো ইসলাম আরো উৎসাহিত দেয়, ইসলাম সমর্থন করে। বুখারী শরীফের হাদিসে এসেছে, সৃষ্টির সমস্ত মাখলুক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শাফাআত লাভ করিবে, মুসলমান কাফের সবাই বুঝে বললে ভালো হয়। জি, হাসরের ময়দানে আল্লাহ রাসূলের শাফাআত হবে কয়েকটা স্তরের। একটা স্তর হবে যে স্তরের শাফাআত সবাই ভোগ করবে, সে স্তরের শাফাআত হলো হিসাব নিকাশ শুরু হওয়াটা। হিসাব নিকাশ শুরু না হলে সবাই আজাবে থাকবে, এই সময় আল্লাহ রাসূলের শাফাআতের মাধ্যমে হিসাব নিকাশ শুরু হবে, এই শাফাআতের সুযোগ সবাই ভোগ করবে। দ্বিতীয় শাফাআত হলো, স্তর অনেক আছে, দ্বিতীয় একটা শাফাআত হলো জাহান্নাম থেকে জান্নাতে যাওয়া, জান্নাতে উঁচু মর্তবা লাভ করা। এই শাফাআত পাওয়ার জন্য ঈমানদার হইতে হবে, এই শাফাআত কাফের মুশরিকও লাভ করবে না। নামাজের মধ্যে অনেকে রুকু থেকে উঠিয়া দোয়া পড়ে, অনেকে সেজদার মধ্যেও দোয়া করে, অনেক কিছু চায়। কোন নামাজে, কোন নামাজে দুনিয়াবি কিছু চাওয়া যায় আর কোন নামাজে চাওয়া যায় জায়েজ নাই, বুঝাই বললে ভালো হয়। নামাজের মধ্যে নফল নামাজে আরবিতে কোনো চাওয়া জায়েজ আছে, বাংলাতে কোনো নামাজে চাওয়া জায়েজ নাই। নফল সুন্নাত নামাজে সিজদার মধ্যে রুকুতে যে কোনো সময় আরবি বাক্যের মাধ্যমে কোরআন হাদিসের বর্ণিত দোয়ার মাধ্যমে চাওয়া জায়েজ আছে, তবে সেই চাওয়াটা যেন আল্লাহ তাআলার শান আল্লাহ তাআলার মর্যাদা সেই রক্ষা করে চাওয়া হয় সেটা। আর চাওয়ার ক্ষেত্রে আরবি ভাষা লাগবে, সুন্নাত আর নফল নামাজ লাগবে, বাংলা ভাষায় চাইলে নামাজ নষ্ট হয়ে যাবে এবং ফরজ ওয়াজিব নামাজে চাওয়া যাবে না। ফরজ নামাজে ওয়াজিব নামাজে যেভাবে আছে আমলগুলো সেভাবে আমলগুলো করতে হবে। নফল নামাজে সিজদার মধ্যে লম্বা দোয়া আপনি পড়তে পারেন। হুজুর, আমি এক ব্যক্তিকে 50,000 টাকা দিলাম এই শর্তে যে আমি 1 বিঘা পরিমাণ জমি যতক্ষণ পর্যন্ত টাকা না দিবে ততক্ষণ পর্যন্ত এ জমি ভোগ করব, কিন্তু সে জমি ভোগ করতে না দিয়ে উক্ত জমিতে বছরে যে পরিমাণ ফসল হতো সেই পরিমাণ মূল্য তিনি আমাকে দিয়ে দিবেন, এই টাকা ফিরিয়ে না দেওয়া পর্যন্ত এখন এই টাকা গ্রহণ করলে সুদ হবে কি, দয়া করে বুঝিয়ে বলবেন। এটা দুইটা মাতলা, বন্ধকে মাতলা, আর একটা হলো এই বন্ধককে বাহানা বানায় লাভ কামানোর মাতলা। প্রশ্ন থেকে বোঝা যাচ্ছে বাস্তবিক জমি না, 1 বিঘা জমির বন্ধক গ্রামগঞ্জে 50,000 বা 1 লক্ষ টাকা হয়, সাক্ষ্য ধরতেছে যে মনে করো আমি তোমাকে 1 বিঘা জমি দিলাম, তুমি আমাকে 50,000 টাকা কি দাও বন্ধক দাও, 1 বিঘা জমিতে বছরে 5,000 টাকা হয়, তোমাকে আমি বছর বছরে 5,000 টাকা দেবো, এটা হারাম খাওয়ার জন্য একটা বাহানা তৈরি করা হয়েছে। মানে টাকা দিয়ে টাকা নেয়, আমি মাঝখানে একটা জমিকে বাহানা বানালাম, জায়েজ নাই, হারাম খাচ্ছি এবং হারামকে বাহানা করতেছি হালালের। দ্বিতীয় পদ্ধতি হলো জমি বন্ধক নিয়ে সে জমি ভোগ করা, বন্ধকের জিনিস কোনো অবস্থায় ভোগ করা জায়েজ নাই। আমাদের শহরে তো জায়গা জমির পরিমাণ কম, গ্রামগঞ্জে জায়গা জমি খুব বন্ধকের রেওয়াজ চলে, হারাম, তাই মানতে পারি আর না পারি স্পষ্ট মাসলা। যে জিনিসটা আমি যার কাছে বন্ধক রাখবো ঠেকার কারণে বন্ধক রাখছি, এটা দ্বারা সে কি করতে পারবে না, ভোগ করতে পারবে না, আমি টাকা দিলে সে আমাকে এটা আবার ফেরত দিবে। স্বর্ণকারের কাছে মানুষ স্বর্ণ রেখে টাকা আনে, যদি সে সুদ ভিত্তিক টাকা না নেয় ওই বন্ধকের বিনিময়ে যদি টাকা দেয় সেটা যায় যাচ্ছে, কিন্তু বন্ধককৃত জিনিস, বন্ধকের জিনিস ভোগ করা জায়েজ নাই বন্ধক গ্রহীতার। তবে কি করবে যদি এমনই হয়, জমির যে ভাড়া আছে, জমির সাধারণভাবে ওই এলাকায় জমি 1 বিঘা জমি বছরে 3,000 বা 5,000 টাকা ভাড়া দেয়, 5,000 টাকা ভাড়া দেবে ওই ব্যক্তির কাছে 10 বছরের জন্য জমিটা কি দেবে, ভাড়া দিবে যে ভাই আমি 10 বছর তোমার কাছে জমিটা বছরে বছরে 5,000 টাকা করে ধার্য করে 10 বছরে তোমার কাছে আমি জমিটা ভাড়া দিলাম। এক্ষেত্রে বাহানা বানাতে পারবে না যে জমির ভাড়া হয় 10,000 টাকা তুমি আমাকে 5,000 টাকা দিবা, অথবা জমির ভাড়া হয় 10,000 টাকা তুমি আমাকে 20,000 টাকা দিবা, স্বাভাবিক রেওয়াজের উপরে নিচে উঠা যাবে না, স্বাভাবিকের মধ্যে থাকতে হবে। এক নাম্বার। দুই নাম্বার হলো তাহলে ওই যে 50,000 টাকা আমি 10 বছরের ভাড়া হিসেবে নিচ্ছি, 10 বছরের আগে সে যদি জমিটা খালাস করতে পারে বা দিয়ে দিতে চায়, যেমন ওই ব্যক্তি 8 বছর ভোগ করছে, 8 বছর পরে সে জমিটা আদায় করে যাচ্ছে, তখন বাকি যে 2 বছরের ভাড়া তার কাছে বাকি আছে এটা তার কাছে ফেরত দিয়ে দিতে হবে। 40,000 টাকা যাবে 8 বছরের জন্য, 5,40, বাকি যে 2 বছরের ভাড়া সে ভোগ করতেছে না, এই জন্য ওই 2 বছরের ভাড়ার টাকা যে তার কাছে অগ্রিম রয়েছে 10,000 টাকা, এই 10,000 টাকা তাকে ফেরত দিতে হবে। এই পদ্ধতিতে হলে যায় যাচ্ছে স্বাভাবিক অঙ্ক হইতে হবে এবং অগ্রিম ভাড়া হবে, এটা যায় যাচ্ছে। বাকি বাহানা করা অথবা জমি বন্ধক রেখে ফুল টাকা পরে সে পাবে এবং ওই জমি ভোগ করতে থাকবে, এটা জায়েজ নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে শরীয়তের মাসআলা বুঝে এগুলোর উপর সহিভাবে আমল করবার তৌফিক দান করুক। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আনতাস সালাম ومنك السلام، تبارك ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين يا الله يا الله নিঃসন্দেহে আমরা গুনাহগার, يا الله গুনার বোঝা মাথায় নিয়ে আপনার সাক্ষী দরবারে হাত তুলেছি, يا الله আমাদের জীবনের সমস্ত রকম গুনাহগাতাকে মাফ করে দেন, يا الله অনেক দাড়ি পাকা يا الله মুরব্বীদেরকে নিয়ে হাত তুলেছি দূর দূর থেকে কষ্ট করে আসে, يا الله يا الله আপনি তাদের খাতিরে আপনি আমাদের সকলকে মাফ করে দেন, ইয়া আল্লাহ আমাদের সবচেয়ে আপন ছিল বাপ মা, সবচেয়ে আপন যারা জীবন দিয়ে হলেও আমাদেরকে আল্লাহ ভালো রাখার চেষ্টা করেছিলেন, ইয়া আল্লাহ আমাদেরকে ভালোবাসতেন, মহব্বত করতেন, আমাদের কল্যাণ কামনা করতেন, সেই বাপ মাকে আমরা হারিয়ে নিঃস্ব হয়ে আছি, ইয়া আল্লাহ বাপ হারা সন্তান, মা হারা সন্তান, ইয়া আল্লাহ আপনার দরবারে হাত তুলেছি, ইয়া আল্লাহ বাপ মাকে তো আর সন্তান ফিরে পাবে না, বাপ মা থাকতে তো বাপমার কদর বুঝি নাই, ইয়া আল্লাহ বাপ মা চলে যাওয়ার পর এখন যখন মনে হয় তখন বাপ মার জন্য বুক ফেটে যায়, ইয়া আল্লাহ সেই বাপ মার কবরে আজাবকে মাফ করে দেন, ইয়া আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, ইয়া আল্লাহ বাপ মার জন্য জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করে দেন, ইয়া আল্লাহ বাপ মার হক যে রক্ষা করতে পারি নাই, ইয়া আল্লাহ এই জন্য আপনি আমাদেরকে মাফ করে দেন, ইয়া আল্লাহ আমাদের যাদের আব্বা আম্মা জীবিত আছেন সে সমস্ত বাপ মার খেদমত করে জান্নাত লাভ করবার তৌফিক দান করেন, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমাদের আব্বাকে আম্মা আম্মাকে যেখানে রাখেন না কেন ইয়া আল্লাহ আপনার রহমতের ভিতরে থাকবার ফয়সালা করে দেন, ইয়া আল্লাহ আমাদের ছেলে মেয়ে স্ত্রী পুত্রদেরকে দিনদার পরেজগার হিসেবে কবুল করে নেন, ইয়া আল্লাহ আমাদের জন্য দুনিয়াতে সুখ শান্তির মাধ্যম আখেরাতে নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নেন, ইয়া আল্লাহ আপনি আমাদের সকলের জন্য হালাল রিজিকের ফয়সালা করে দেন, ইয়া আল্লাহ হালাল রিজিকে বরকত দান করেন, ইয়া আল্লাহ হারাম থেকে বেঁচে থাকবার তৌফিক দান করেন, ইয়া আল্লাহ হায়াতে বরকত দান করেন, নেকামলে বরকত দান করেন, সুস্থতায় বরকত দান করেন, সকল প্রকার পেরেশানি থেকে আমাদের সকলকে মুক্তি দান করেন, ইয়া আল্লাহ এখানে কোরআনে কারীমের মহব্বতে যে সময়টুকু ব্যয় করি ইয়া আল্লাহ এই সময়ের ওসিলা করে আপনি আমাদের বাকি সময়ের মধ্যে বরকত দান করেন, বাকি সমস্ত কাজে বরকত দান করেন, ইয়া আল্লাহ ব্যবসায়ী ভাই ব্যবসা বন্ধ করে, ইয়া আল্লাহ কত কত কাজ ব্যস্ত, ইয়া আল্লাহ ব্যস্ততাপূর্ণ কত কাজ রেখে কোরআনে কারীমের মহব্বতে আসে কোরআনে কারীমের খাতিরে আমাদের সকলকে আপনি সে সমস্ত ইয়া আল্লাহ অসম্পূর্ণতাকে আপনি সম্পূর্ণ সম্পূর্ণতা দান করেন, ইয়া আল্লাহ সব ক্ষেত্রে বরকত দান করেন, ইয়া আল্লাহ দীর্ঘ হায়াত লাভ করে বেশি বেশি নেকামল করে যেতে পারি সেই তৌফিক দান করুন, ইয়া আল্লাহ বিশ্বের আনাসে কানাসে সমস্ত মুসলমানদের জন্য ইয়া আল্লাহ সত্যিকারে মুসলমান হওয়ার ফয়সালা করে দেন, বিশ্বের সমস্ত মানুষের জন্য হেদায়তের ফয়সালা করে দেন, ইয়া আল্লাহ দিনের সমস্ত শাখাকে সমস্ত খেদমতকে ফেতনা মুক্ত হওয়ার তৌফিক দান করেন, ইয়া আল্লাহ যারা ফেতনা করতেছে তাদের জন্য হেদায়তের ফয়সালা করে দেন, ইয়া আল্লাহ এবং ফেতনার কারণে দিনের যে ক্ষতি হচ্ছে সেই বুঝ আপনি আপনি আমাদের সকলকে দান করেন, ইয়া আল্লাহ একে অপরকে মহব্বত করে ভালোবেসে দিনের মহব্বতের খাতিরে দিনের খেদমত করবার তৌফিক দান করেন, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আপনি আমাদের সকলের মনের খবর জানেন, আমাদের সকলের মনের সমস্ত নেক আশাকে কবুল করে নেন, ইয়া আল্লাহ জীবনের সমস্ত নেক দোয়াকে কবুল করে নেন, জীবনের সকল ব্যথাগুলোকে আপনি দূর করে দেন। ইয়া আল্লাহ খাতেমা বিল খায়রে হয় যেন। আল্লাহ কত মানুষ কত সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করতেছে, ইয়া আল্লাহ কত মানুষ কঠিন রোগে মৃত্যুবরণ করতেছে, কত মানুষ রাত্রে ঘুমিয়ে সকালে মৃত্যু, ইয়া আল্লাহ ডেড বডি উঠতেছে। ইয়া আল্লাহ আপনি আমাদের সকলকে মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি নিয়ে মৃত্যুবরণ করবার তৌফিক দান করিয়ে, ইয়া আল্লাহ জান্নাতি বান্দা হয়ে বিদায় নেওয়ার ফয়সালা করে দিয়ে, ইয়া আল্লাহ আপনার পছন্দনীয় বান্দা হয়ে আপনার সামনে হাজির হওয়ার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ অন্যের উপর জুলুম করা থেকে এবং জুলুমের শিকার হওয়া থেকে আমাদের সকলকে বিরত থাকবার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ আপনি আমাদের জীবনের সমস্ত নেক দোয়াকে কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।